রাখো রাখো মমিন ভাই, কোরআন বুকে তে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদ্দোয়া গো। রাখো রাখো মমিন ভাই, কোরআন বুকে তে বাঁধিয়া, রাখিলে কোরআন দেবে গো বদোয়া, দেবে গো বদোয়া। কোরআন কিভাবে পৃথিবীর বুকে এলো শুন। জিবরীল আমিন ওহি এনে নবীকে শোনাতো, জিবরীল আমিন ওহি নবীকে শোনাতো, নবীজি মোর প্রতি সোরা সিনাতে রাখিত। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো, 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো, 30 পারা কোরআন নবীজি সিনাই গেঁথেছিল গো। কোরআনের প্রতি হরফ, কোরআনের প্রতি হরফ রাখো অন্তর ভরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মমিন ভাই, কোরআন কি জিনিস শুন। কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি। আর কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআনে যদি চুমা খাও পাবে বহু নেকি গো। নেকির পাহাড় ঘরে ফেলে, নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মমিন ভাই। যে ঘরে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয় সেই বান্দাকে আল্লাহ পাক কত হেফাজতের সাথে রাখে শুনুন। পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা, আর ঘর হবে তার জান্নাত সমান কোরআনের ওসিলায়, ঘর হবে তার জান্নাত সমান কোরআনের ওসিলায়, 70,000 ফেরেশতা সে ঘরে পাহারা দেয় গো। পাক সাপ হয়ে বুকে, পাক সাপ হয়ে বুকে নাও কোরআন তুলিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মমিন ভাই। মর্তবা জ্ঞানে গুণে জানে, কোরআনের কি মর্তবা জ্ঞানে গুণে জানে, বিশ্বে যত পণ্ডিত আছে সবাই কোরআন মানে, আর বহু ধর্ম আছে দুনিয়ায় সবার সেরা ইসলাম, বহু ধর্ম আছে দুনিয়ায় সবার সেরা ইসলাম, কম্পিউটার দিচ্ছে প্রমাণ সবার সেরা কোরআন গো, সেই কোরআন ধুলো ময়লায়, সেই কোরআন ধুলো ময়লায় রেখেছো ঢাকিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো, রাখো রাখো মোমিন ভাই। নামাজ পড়া আগে না কোরআন পড়া আগে কোনটা আগে শুনুন। আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো, বলছে কবি মইদুল ইসলাম, বলছে কবি মইদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরে অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো, রাখো রাখো মোমিন ভাই, কোরআন বুকে তে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া, দেবে গো বদোয়া। www.anibas.in